দেখি না, সরকারি পরিসংখ্যান ব্যুরো সমাজ কল্যাণ মন্ত্রণালয়, তারপরে আরো যেন কি কি লেখা দিয়ে সব জায়গায় জব করা যাবে কি, সুদি কারবার নয় কিন্তু লেনদেন নিয়ে গঠিত ব্যবসায় জব করা যাবে কি। প্রথমত সরকারি চাকরিবার একটা উসুল আমি আগেও উত্তর দিয়েছিলাম, পরে সরকারের যে সমস্ত বিষয়গুলো আইন প্রণয়ন করা, আইন বাস্তবায়ন করা এবং ট্যাক্স আদায় করা, এর সঙ্গে যে বিষয়গুলো আছে সেগুলো জায়েজ নেই। এখন এর বাইরে যদি থাকে তো সেগুলো জায়েজ। আর যদি মনে করেন ওই সমস্ত বিষয়গুলো থাকে, যেমন কি করা, আইন তৈরি করা, আইন বাস্তবায়ন করা বিচার মন্ত্রণালয়, আইন তৈরি করা সংসদ, আইন বাস্তবায়ন করা পুলিশ এবং আর্মি, এগুলো জায়েজ নেই। বাকি ওখানে যদি কেউ থাকে দিন ওখানে প্রতিষ্ঠা করার জন্য এবং সময় মতো তারা ইসলামের ডাক দিলে তারা ওখান থেকে ডাক দিবে, সহযোগিতা করবে, এই শুধুমাত্র একটা উদ্দেশ্যে কেউ থাকে, তাহলে আমরা তাদেরকে থাকতে বলি যে তোমরা থাকো ইনশাআল্লাহ সময় মতো কাজে লাগবে। এত প্রশ্ন নতুন নেবেন না, প্রশ্ন একটা নেবেন বা বন্ধ করে দেবেন না, প্রশ্ন আসতেই থাকবে। আচ্ছা, হাদিসে আসহাব কথা এসেছে, তাহলে আহলে হাদিস বলা যাবে না কেন?